الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন জ্ঞানসম্পন্ন প্রাণী হিসাবে মানুষ ব্যতীত আর যত প্রাণী আছে কারোরই হিসাব নিকাশ নাই কারণ তাদেরকে আল্লাহ পাক জ্ঞানসম্পন্ন হিসাবে সৃষ্টি করেননি আমাদেরকে যে পরীক্ষা দিতে হয় জ্ঞানের পরীক্ষা মানুষের মধ্যে যারা পাগল তাদের কোন হিসাব নিকাশ নাই মানুষের মধ্যে যারা শিশু বয়প্রাপ্ত নয় তাদের হিসাব নিকাশ নাই এটা দিয়ে বোঝা যায় যারা জ্ঞানী বা জ্ঞানসম্পন্ন যারা তাদের জন্যই জান্নাত জাহান্নাম এই জ্ঞানের অপব্যবহার যারা করে তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম নির্ধারিত রেখেছেন এবং যারা জ্ঞানের সদ্ব্যবহার করে আল্লাহর আনুগত্য করে তাদের জন্য পুরস্কার স্বরূপ আল্লাহ পাক জান্নাত নির্ধারণ করে রেখেছেন আর জান্নাত ওয়ান নার মখলুকাতান জান্নাত এবং জাহান্নাম দুটি সৃষ্ট অবস্থায় আছে আধুনিক বিজ্ঞান অনেক কিছুরই সন্ধান দিয়েছে নিঃসন্দেহে হয়তোবা তখন আমরা দেখব না আমাদের ছেলে মেয়েরা থাকবে জান্নাত জাহান্নাম হয়তোবা তারা কখনো খুঁজে বের করে ফেলবে রকেটে উঠে আল্লাহ রসুল দুনিয়ার প্রথম মানুষ যিনি রকেট ছাড়াই আল্লাহর বিধান অনুযায়ী বোরাকে চড়ে জান্নাত জাহান্নাম সচক্ষে মেয়েরাজিকে দেখে এসেছেন এটা একমাত্র মানব জাতির মধ্যে তারই সৌভাগ্য হয়েছে আর কারোরই এ সৌভাগ্য হয় নাই সচক্ষে জাহান্নাম দেখা সচক্ষে জান্নাত দেখা এ একটা দারুণ ব্যাপার আমাদের রসুল সচক্ষে দেখে এসেছেন আমাদেরকে শুনিয়েছেন জানিয়েছেন অত এ ব্যাপারে যারা সন্দেহ পোষণ করে তারা রসুলের রেসালাতের উপরে অবিশ্বাস করে তারা মুসলমান থাকতে পারে না জাহান্নামের শাস্তিও তিনি দেখে এসেছেন এগুলো মেরাজের বর্ণনার মধ্যে আপনারা হাদিসগুলো পড়লে পাবেন। প্রতি জুমাতে আল্লাহ রসুল সুরা আলা এবং সুরা গাশিয়া পড়ে দেন, আমরাও পড়ি আপনারা জানেন। সাব্বেহ রব্বিকাল আলা প্রথম রাকাতে পড়ি, আল্লাহ হাদিসুল গাশিয়া দ্বিতীয় রাকাতে পড়ি। কেন পড়ি? আল্লাহ রসুল পড়েছেন তাই পড়ি, নিঃসন্দেহে এটা সত্য, কিন্তু এর মধ্যে কিছু তাৎপর্য তো আছে। আরব দেশের মুসল্লিরা আরবি বুঝতেন, যে তাদের তরজমা বা ব্যাখ্যার কোন প্রয়োজন ছিল না, ইমাম পড়লেই তারা বুঝতে পারতেন, তাদের চোখ দিয়ে পানি ঝরত। আর আমরা শুধু কেরাত শুনি, সুরটা কেমন হলো এইদিকে খেয়াল করি, অর্থ তো কেউ বুঝি না, যে জন্য আমাদের চোখে পানি আসে না। এই সুরাগুলা ছোট্ট ছোট্ট সুরা, মক্কা নাজিল হয়েছে। একটা জাতিকে পরিবর্তন করতে গেলে প্রথম তোর আকিদা পরিবর্তন করতে হয়। র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আইন দিয়ে, শাসন দিয়ে, পিটিয়ে, লাঠিয়ে, কোশ্চেন করলে জাতির পরিবর্তন হয় না। ওটার প্রয়োজন আছে সাময়িক, স্থায়ী পরিবর্তনের জন্য বিশ্বাসের পরিবর্তন প্রয়োজন। তার বাস্তব প্রমাণ এই বাংলাদেশে 190 বছর ইংরেজ শাসনে ছিল, বাংলাদেশের একটা লোক ইংরেজ হয় নাই। এদেশের খুব সীমিত সংখ্যক লোক খ্রিস্টান হয়েছে, হিন্দুরা হিন্দুই আছে, মুসলমানরা মুসলমানই আছে। 650 বছর মুসলমানরা দিল্লি শাসন করেছে, কিন্তু আজ পর্যন্ত দিল্লি মুসলিম মাইনরিটি। কারণ ওই শাসকরা শুধুমাত্র শাসনই করেছে, তারা জনগণের আকিদা ইমানের পরিবর্তন করার চেষ্টা করে নাই। পক্ষান্তরে আরব বণিক ও মুহাদ্দিস উলামায়ে কেরাম এদেশে বাণিজ্য করতে এসেছিলেন, কিন্তু তাদের সেই ব্যবসার মধ্যেই তারা দিনের দাওয়াত অব্যাহত রেখেছিলেন। আর সেই ব্যবসায়ীদের দাওয়াতে এবং তাদের সঙ্গে আগত উলামায়ে কেরামের দাওয়াতে এদেশের মানুষ প্রথম ইসলাম সম্পর্কে অবহিত হয় এবং মুসলমান হয়। ইখতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসারও প্রায় 550 বছর আগে এদেশে মুসলমান এসেছে। ইফতারউদ্দিন এসেছে 602 হিজড়িতে, আর এদেশে ইসলাম এসেছে আল্লাহ নবীর মারা গেছেন 11 হিজড়িতে, 15 হিজড়ির মধ্যেই চলে আসছে। এমনকি যদি মুস্তাদরক হাকিমের হাদিসটা আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহ রসুলের জীবদ্দশাতেই এখানে ইসলাম চলে আসছে বাংলাদেশে। এজন্য বাংলাদেশ এক সৌভাগ্যবান দেশ, কারণ আরবরা ব্যবসা করত আরব সাগর হয়ে বঙ্গোপসাগর দিয়ে আন্দামানের পাশ দিয়ে ওরা চীনে চলে যেত। হাদিসটা যদিও বানোয়াট হাদিস, মুনকার হাদিস, মওদু হাদিস, উতলুবুল ইলম আলা বিস সিন, তোমরা ইলম তলব করো যদিও চীনে যেতে হয়, জয়ীফ হোক আর মওজু হোক, তৎকালীন বিশ্বে চীন ছিল উন্নত ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত। আরবরা আসলে ব্যবসায়ী জাতি, তা তারা ব্যবসা করার জন্য চীনে আসতেন, আর যাওয়ার পথে চিটাগাং হয়ে যেতেন, ওদিকে বোম্বে এদিকে চিটাগাং। আরব সাগরে পাড়ে দিয়ে প্রথমে তাদের জাহাজ ভিড়ত বোম্বে, তখন তার নাম ছিল থানা, আর ভিড়ত করাচিতে, ওর নাম ছিল তখন ভরুচ, আর ভিড়ত আমাদের চিটাগাঙে, আরবিতে কি বলে সীতাগং। এইসব আরাকান এলাকাতে ওই আরব মুসলমানদের, আরব বণিকদের বহু বসবাস, তাদের রক্ত এখনো আছে। জাহাজ ভাঙ্গার ঘাট, কদম রসুলের ঘাট, এইসব চট্টগ্রামে নাম করা জায়গা। তার মানে জাহাজ ভেঙে গেছে আর ওরা ফেরত যেতে পারেনি, এখানেই তারা থেকে গেছে, এখানেই বিবাহ শাদী করেছেন এবং এখানে তাদের বংশমালা বিস্তৃতি লাভ করেছে। তারা দাবি করেছিল তৎকালীন হিন্দু সরকারের কাছে যে আমরা মুসলমান, আমাদের নিজেদের আমির আছে, আমরা আমাদের আমিরের মাধ্যমে ইসলামী বিধান মতে শাসিত হতে চাই, এই অনুমতি আমাদের দিবেন, আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করতে আসেনি, রাষ্ট্রদ্রোহ করতে আসেনি, আপনি যেভাবে রাষ্ট্র চালান, কিন্তু আমাদের ধর্মীয় স্বাধীনতা চাই। এগুলো আমরা আমাদের থিসিসের মধ্যে নিয়ে এসেছি। তৎকালীন শাসক আরাকানের যারা ছিলেন তারা মুসলমানদের এই দাবি মেনে নিয়েছিলেন। প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর আব্দুল গফুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুল করিম, তারা এগুলো লিখেছেন তাদের সাহিত্যে, তাদের ইতিহাসের বইয়ের মধ্যে, তারা নিজেরা আহলে হাদিস না হলেও স্বীকার করতে বাধ্য হয়েছেন। এবং আমরা প্রমাণ করে দিয়েছি রসুলের জমানায় কোন মজহাব ছিল না, যাই ছিল মুসলমান সব আহলে হাদিসই ছিল। এবং আজ পর্যন্ত এদেশের মানুষ কোন জিনিস হারিয়ে গেলে বলে জিনিসটার হদিস পাওয়া গেল না। তার মানে এদেশে যারা মুসলমান হয়েছিল হাদিস না পেলে কোনো আমল করতেন না, যেটা হাদিস পাওয়া যেত না সে আমল তারা করতেন না। ওই জিনিসটা এখনো চালু আছে আমাদের ভাষায় যে জিনিসটার হদিস পাওয়া গেল না, কথা বলছেন না? দুর্ভাগ্য পরবর্তীকালে বখতিয়ার খিলজি আসলেন, উনি নিজে ছিলেন কি বলে ওটাকে কৃতদাস, মোহাম্মদ ঘুরির কৃতদাস, উনি এবং কুতুবুদ্দিন আইবেক উত্তর ভারতের দিল্লি হয়ে তারা বাংলায় চলে এলেন। সামরিক বিজয় সংঘটিত হল, এর বহু আগে এদেশে ধর্মীয় বিজয় হয়ে গেছিল আরব বণিক ও মহাদ্দিস উলামায়ে কেরামের মাধ্যমে। তারা এখানে আসার পরে তাদের সঙ্গে মধ্য তুর্কিস্তান থেকে অনেক মরমী সাধক, যাকে আমরা এখন সুফি বলছি, এরা আসলো তাদের সাথে। এবং রাষ্ট্রীয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা লাভের জন্য এদেশের বহু মানুষ আস্তে আস্তে, শাসক যা করে আমরাও তাই করি, ধীরে ধীরে বেদাতি হয়ে গেল। আর ওই সমস্ত পীর মাশায়েখদের মাধ্যমে এদেশে অসংখ্য মানুষের আরবীয় অরিজিনাল ইসলাম বিকৃত হয়ে তুর্কিস্তানের বিকৃত ইসলামের মানুষ, অধিকাংশ মানুষ রূপ নিয়ে নিল, যার ফলে মূল আরবী ইসলামের সঙ্গে বখতিয়ার খিলজির পরবর্তীকালে আমদানি করা ইসলামের অনেক পার্থক্য হয়ে গেল। ফলে তুর্কি, ইরানি, আফগানি, মোগল, পাঠান এই বিভিন্ন জাতির সঙ্গে সংমিশ্রিত এবং স্থানীয় হিন্দু বৌদ্ধদের যে সংস্কৃতি তার সঙ্গে সংমিশ্রিত যে ইসলাম আসলে দেশে, ওই ইসলাম আর আরবের অরিজিনাল ইসলাম কখনোই এক ছিল না। আরবের অরিজিনাল ইসলামটা ছিল হাদিসের মধ্যে, আর পরবর্তীকালে যে ইসলাম তৈরি হয়ে গেল ভেজাল মিশ্রিত ইসলাম, যেটা এখন আমাদের সামনে আছে। এই ভেজালগুলো হঠাৎ যে আমাদের জান বেরিয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে বললেই মানুষ যাচ্ছে খেপে, অথচ এর কোন অস্তিত্ব হাদিসে কোরআনে নাই। এগুলো পরবর্তীকালে রাজনৈতিকভাবে এদেশে চালু হয়ে গেছে। যাই হোক, বিষয় সেটা নয়, মুসলমানকে, প্রতিটি মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন। যারা সেই কাজ মেনেছে তারা জান্নাতে যাবে, ইহকালে শান্তি পাবে, পরকালে শান্তি পাবে। আর যারা সেটা অমান্য করে যে কোনো অজুহাতে, ইহকালে তারা নির্যাতিত হবে, লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, পরকালেও তারা আল্লাহর কাছে চূড়ান্তভাবে বঞ্চিত হবে। সূরা গাশিয়ার মধ্যে এই বাণীচিত্র অঙ্কন করা হয়েছে। শুরুতে বলা হচ্ছে আতাকা হাদিসুল গাশিয়া, হে মোহাম্মদ, তোমার কাছে কি আচ্ছন্নকারী দিবসের খবর এসেছে? আল্লাহ রসুলকে অ্যাড্রেস করা হলে মূলত প্রত্যেকটা মানুষকে অ্যাড্রেস করা হচ্ছে এখানে। আচ্ছন্নকারী দিবস কি? কিয়ামতের দিন, যেদিন কিয়ামত হবে সারা পৃথিবী ওলটপালট হয়ে যাবে, আল্লাহ তার কিছুই থাকবে না। ইবাদাল আরদ গায়রাল আরদ ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহার, এই পৃথিবী পরিবর্তিত হয়ে নতুন পৃথিবীতে রূপ লাভ করবে। পাহাড়, সগর, নদী, নালা সব ভেঙে চুরে একাকার হয়ে প্লেন একটা প্লেটের মতো হয়ে যাবে। মানুষ সব কবর থেকে উঠে দৌড়বে আল্লাহর কাছে। বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহার, সবাই মহাপ্রাক্রান্ত একক আল্লাহর সামনে প্রকাশিত হয়ে স্পষ্টভাবে দাঁড়িয়ে যাবে, কেউ অচেনা থাকবে না, সবাইকে সবাই চিনতে পারবে। তখন এই অবস্থা আল্লাহ পাক তাদেরকে হাজির করবেন। ওই দিনটাকে বলা হচ্ছে গাশিয়া। মনে রাখো সেদিন দুই ধরনের লোক থাকবে। প্রথম আল্লাহ বয়ান করছেন ভুজুহি ইয়াওমায়যিন খাশিয়া, একদল মানুষ দাঁড়াবে কিয়ামতের দিন উঠে আমার সামনে, আল্লাহর সামনে। খাশিয়া, ভীত নমিত অবস্থায় মাথা নিচু, ভয়ে থকথকে কাঁপবে। ভুজুহি ইয়াওমায়যিন খাশিয়া, আমেলাতুন নাসেবা, কষ্ট ক্লান্ত। একটা মানুষ সারাদিন রোদে মাঠে কাজ করলে তার যে অবস্থা হয়, ওই অবস্থায় আমরা সেখানে উঠব, যারা জাহান্নামী হব। তাসলা নারান হামিয়া, তাদেরকে প্রবেশ করবে উত্তপ্ত আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে। তুস্কা মিন আইনিন আনিয়া, তাদেরকে পানি পান করানো হবে ফুটন্ত উত্তপ্ত ঝর্ণাধারা পানি থেকে, পানি ঠিকই কিন্তু একেবারে ফুটন্ত উত্তপ্ত। এখানে এই বর্ণনা দিয়ে আল্লাহপাক শেষ করেন নাই, অন্যত্র এর অনেক আলোচনা এসেছে বিভিন্ন সুরাতে, সেগুলো এর সঙ্গে আমরা যোগ করে দেব। খাদ্য এবং পানীয় মানুষের দুটো চাহিদা। যখন মানুষকে প্রথম সৃষ্টি করা হয় তখন ইবলিস আদমের এই প্রথম মূর্তিটা ঘুরে ঘুরে দেখছে, এটা কেমন দেখি। ইবলিস কিন্তু সাংঘাতিক জ্ঞানী ছিল, ঘুরি ফিরে কোনো খুঁত পাচ্ছে না, শেষে গিয়ে ধরে ফেলেছে যে পেট আছে। পেটটা দেখে মুসকি হাসে বলছে, হ্যাঁ এইবারে পেয়েছি। ওহ আল্লাহ তাতা মালিক, এ কখনোই নিজের নফসকে ধরে রাখতে পারবে না আল্লাহর আনুগত্যে, ও পেটের চাহিদায় ও পথভ্রষ্ট হবেই। ইবলিস খুশি হয় কিসে? মানুষ জাহান্নাম গেলে ইবলিস খুশি হয় না? পেট যার আছে তার যৌন ক্ষুধা আছে, যার পেট নেই তার যৌন ক্ষুধা নাই। নবীদের পেট ছিল, তাদের যৌন ক্ষুধা ছিল, তাই তারা বিয়ে করেছে। ফেরেশতাদের পেট নেই, যৌন ক্ষুধা নেই, বিয়ের দরকার নেই। এই পেট একটা ডেঞ্জারাস জায়গা, পেট যার আছে তার থাকতেই হবে, সমস্ত পাপ করার প্রবৃত্তি তার মধ্যে জাগবেই। ডায়াবেটিসের রোগীদের সবচেয়ে বড় ওষুধ কি জানেন? আগে জিহ্বা কন্ট্রোল করতে হবে, তারপর ওষুধ খাবে। যিনি জিহ্বা কন্ট্রোল করতে পারেন না তার ডায়াবেটিস জীবনে সারবে না। তো জিহ্বা কন্ট্রোল করা কঠিন ব্যাপার, ঠিক ওরকম পেট কন্ট্রোল করা খুব কঠিন ব্যাপার। পেট যার আছে তার মধ্যে ষড়রিপু থাকতেই হবে, আল্লাহ আল্লাহর ব্যবস্থাপনা এগুলা। এইটা দেখে ইবলিস মহা খুশি, হ্যাঁ এবার পেয়েছি, এইবার মানুষকে ঠিক টাইট করে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে। এটা আগে কোন ফাঁক ফোকর পাচ্ছিল না, কারণ নাক কান চোখ মুখ এতে কোনো সমস্যা নেই, সমস্যা একখানে পেট যা আছে। আল্লাহাক পেটের খাদ্য দেবেন কিয়ামতের দিন, হামিমান ওয়াগাসসাবা, প্রচন্ড ফুটন্ত উত্তপ্ত পানি যা খেলে সমস্ত নাড়ি ভুড়ি জ্বলে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর কি খেতে হবে আমাদেরকে? হামিম, নিজের দেহের রক্ত এবং পুজ, এগুলোই আমার খাদ্য হবে। একটা জৈভাজে আসে আন্তান, এত দুর্গন্ধ হবে যে ওর এই এক পেয়ালা যদি ওই পুজ রক্ত যদি দুনিয়া আল্লাহ পাঠাইত সারা দুনিয়া দুর্গন্ধ হয়ে যেত। এটা পানি বলে তো আমন ইল্লা মিন গিসলিন, গিসলিন অর্থ হচ্ছে দেহ নিষিদ্ধ পুজ রক্ত। লাইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এগুলো খাবে কারা? যারা অপরাধী হবে, পাপী হবে কিয়ামতের মাঠে তারাই। এটা হল পানি। এবার আমরা খাদ্য কি হবে? জাক্কুম বলে একটা গাছ আছে আরব দেশে, এত তিতা, এত তিতা গাছ পৃথিবীতে নাই। এই জাক্কুম হবে আমাদের খাদ্য। নাসাই শরীফ হাদিসে আসছে যে ওই জাক্কুমের একটা কাতরা মানে একটা ফোঁটা যদি পৃথিবীতে পড়ে সমস্ত পৃথিবী তিতা হয়ে যাবে, মানুষ থাকতে পারবে না। আর এইটা হবে সেদিন আমাদের একমাত্র খাদ্য। আরেকটা হবে জারি, একটু আগে যেটা পড়লাম সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলেছেন জারি খাবে। জারিটা কি? ইমাম কুরতুবী সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, জারি হল আরব দেশের একরকম ঘাস। এই ঘাস উঠে খায়, এই ঘাস যখন কাঁচা থাকে তখন খায় উঠে, এই ঘাস যখন শুকিয়ে যায় আর কিছুতেই খায় না, উঠতো উঠ কিছুতেই খায় না, কারণ ওটা যখন শুকিয়ে যায় তখন ওটা হয় বিষাক্ত এবং তখন ওটা হয় কাঁটাযুক্ত। শুকনো কাঁটা বিষাক্ত কাঁটাযুক্ত এই জরি ঘাস উটে পর্যন্ত খায় না, উঠে হলে সবচেয়ে চাবালি শক্ত আলা পশু, ও বোধহয় পাথর খেয়ে দিতে পারে এত শক্ত উটের চাবালি, কিন্তু উটও খাবে না। এইটা সেদিন আমাদের জন্য খাদ্য হিসেবে নির্বাচন করা হবে, বিষাক্ত শুকনা এই ঘাস আমাদের জন্য দেওয়া হবে। এরপরে কি হবে, লাইগনিম জুট, সে খাবে তাকে পুষ্ট করবে না, ক্ষুধা মিটবে না, জানবে যেটা খেলে আমার ক্ষতি হবে, কিন্তু এতই ক্ষুধা পেটের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিবে, ওই আমরা হাওয়ামগরি খাওয়ার চেষ্টা করব, খাওয়া তো সামনে নাই। মানুষ যখন ক্ষুধায় মৃত্যুবরণ করে অবস্থা হয় তখন মরা গরু গোস্ত খায় না, মানুষ এমনি খায় না, তো ওইরকম তখন সামনে এই জরি ঘাস আর জক্কুম ঘাস যখন পাব, যেহেতু আর কোনো খাদ্য থাকবে না, এই দুটোই আমরা খাবো বটে, কিন্তু তার দেহে কোনো উপকার করবে না, পুষ্টি সাধন করবে না, এবং সেটা আমাদের ক্ষুধাও মিটাবে না, অথচ খেতেই হবে সেটা বাধ্য হয়ে। মনে মনে স্মরণ করুন, আর আমরা কেয়ামতের মাঠে জাহান্নামে গিয়ে এটা খেতে পারবো কিনা চিন্তা ভাবনা করুন। ও জি ইয়ামাইজিন বি জাহান্নাম, ওইদিন জাহান্নামকে টেনে আনা হবে। সূরা ফজরের এই আয়াতের ব্যাখ্যা আসছে হাদিসে, আল্লাহ রাসূল বলছেন জাহান্নামকে জান্নাতের সামনে প্লেস করা হবে, 70,000 আংটা, প্রতিটি আংটাতে 70,000 ফেরেশতা টেনে নিয়ে আসবে, কত বড় হবে চিন্তা করা যাবে না, কোন মানুষ থাকবে না পৃথিবীতে যে জাহান্নাম ডিঙিয়ে তাকে জান্নাতে যেতে হবে না, মা আমিন আহাদিন ইল্লা ওয়ারেদুহা, প্রত্যেককেই জাহান্নাম ক্রস করে জান্নাতে যেতে হবে, সে নবী হোক আর সাধারণ মানুষ হোক, কোন উপায় নেই, ওটা ঘরে পুল সিরাত বলে যাবো, যেটাকে পুল সিরাতটা জাহান্নামের উপরে আল্লাহ পাক সেট করে দিবেন, এবার পার হতে হবে। যাদের ইমানের গলতি আছে, যাদের ইমান আমলের ত্রুটি ছিল দুনিয়াতে, তারা জাহান্নাম ক্রস করতে পারবে না, কেউ কিছুদূর যাবে, কেউ মোটে যেতে পারবে না, কেউ মাঝখান পর্যন্ত যাবে, উল্টে পড়বে, আংটা ঝুলানো থাকবে, আংটা ঝুলে থাকবে বা পুড়তে থাকবে। আর যাদের ইমানের মধ্যে কোন ত্রুটি ছিল না, আমলের মধ্যে কোন ত্রুটি ছিল না, আল্লাহর হুকুমে বিদ্যুতের বেগে কোন হায়াত আদেশে এসছে চোখের পলকের মধ্যে সে পুলসরাত পার হয়ে জান্নাতে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু জাহান্নাম যারা যাবে তাদের রেহাই নাই, জান্নাতকে আল্লাহ যখন সৃষ্টি করলেন আর জাহান্নামকে যখন সৃষ্টি করলেন, জাহান্নাম দুঃখ করে বলছে হায় আল্লাহ তুমি আমাকে কি বানাইলে, যত শক্তিশালী জাবাবেরা পৃথিবীতে যত দামি দামি লোক যত শক্তিশালী মানুষগুলা সবই আমার এখানে, অল মুতাকাব্বিরিন যত অহংকারী লোক সব আমার এখানে, এখানে কি কোন ভালো মানুষ আসবে না? জান্নাত নালিশ করল আল্লাহ কাছে, আল্লাহ আমাকে তুমি কি দিলে, দুনিয়ার যত গরিব মানুষ মজলুম মানুষ, দেহে নেই বল, গায়ে নেই রক্ত, দুর্বল মানুষগুলো সবই আমার এখানে, একটু শক্তিশালী নেতা কথা কেউ নাই? আল্লাহ বলেন দেখো আমি জাহান্নামকে সৃষ্টি করেছি দুষ্টদেরকে শাস্তি দেওয়ার জন্য, অর্থাৎ তোমাকে এটা সহ্য করতে হবে, আর আমি জান্নাত সৃষ্টি করেছি আমার নেককার মানুষগুলোকে এখানে নিয়ে আসার জন্য, যারা হবে গিরুন করিম, ভালা ভোলা দয়ালু সাধারণ মানুষ, এই মানুষগুলো আমরা এখানে রাখব। এখন জাহান্নাম যখন আমাদের ফেলতে ওই পুলসরাতে পড়তেই থাকবে, পড়তেই থাকব, পাশ করা খুব পাশ করলো খুব কম, বিশেষ পরীক্ষা আছে না আপনাদের, পাশ করা খুব কম, অধিকাংশই জাহান্নামে পড়তেই থাকবো। ওদিক জাহান্নাম বলবে কি, হালমিম মজিদ, সুরা কাপড়ে দেখেন হালমিম মজিদ, আল্লাহ আরো আছে নাকি, আল্লাহ আরো আছে নাকি। এবার জাহান্নাম ভরে যাবে, আল্লাহ পাক তার পা জাহান্নামে মুখের পর দিবেন, থামো আর আমার কাছে চেয়েও না, ভরে গেছে। ওদিকে জান্নাত খালি থাকবে, আল্লাহ বলছেন জান্নাত তুমি দুঃখ করো না, আমি দরকার হলে নতুন সৃষ্টি করে তোমার পেট আমি ভর্তি করে দেব, জান্নাতও ভরে যাবে, জাহান্নামও ভরে যাবে, জান্নাত অবশ্যই জান্নাতীদেরকেই আমি ভরিয়ে দেব। জাহান্নামের এই প্রজ্বলিত হুতাশন আমাদের ভাগ্যে আসবে কি কারণে, তিনটে হাদিস শুনলে বুঝতে পারবেন। ওয়ান নোবান বিন বাশির ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্ন আহওয়ান আহলিন নার আযাবান মান লাহু নালান ওয়া শারাকান মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মনে রাখো হে আমার উম্মত, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে ওই ব্যক্তির যার আগুনের জুতা এবং আগুনের জুতার ফিতা পরানো হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, এই দুই আগুনের জুতার মাধ্যমে তার মাথার ঘিলুগুলো টকবক করে ফুটবে, যেমন দেগের মধ্যে আগুন দিলে, দেগের নিচে আগুন দিলে পানি টকবক করে ফোটে। মা ইউরা আন্না আহাদান আসাদ্দ মিনহু আযাবান, ওই ব্যক্তি মনে করবে যে আমার চাইতে কঠিন আযাব বোধহয় এই জাহান্নামে কারো হচ্ছে না। ওয়া ইন্নাহু লা আহওয়ানহুম আযাবান, অথচ সে জানে না যে জাহান্নামের মধ্যে সবচেয়ে যে কম শাস্তি তাকেই দেওয়া হচ্ছে। মুত্তাফাকুন আলাইহ। ওয়ান সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনহুম মান তাখুযুহু আন-নার ইলা কাবাইহি ওমিনহুম মান তাখুযুহু আন-নার ইলা রুকবাতাইহি ওমিনহুম মান তাখুযুহু আন-নার ইলা হুজ্জাতাইহি ওমিনহুম মান তাখুযুহু আন-নার ইলা তাকওয়াতিহি। রাওয়াহু মুসলিম। জাহান্নামে যারা যাব আমাদের আমল অনুযায়ী জাহান্নামে ডুবানো হবে। কারো হবে পায়ের গোড়ালি পর্যন্ত, আগে শুনলেন হাদিসটা, কারো হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কারো আগুন উঠানো হবে তার মাথা একদম গলা পর্যন্ত। অন্য হাদিসে এসছে তার দেহের ঘাম পুঁজ এত বেশি হবে যে কারো হাঁটু পর্যন্ত ডুবে থাকবে, কারো কোমর পর্যন্ত ডুবে থাকবে, কারো বুক পর্যন্ত ডুবে থাকবে, কারো গলা পর্যন্ত ডুবে থাকবে, কারো নাক পর্যন্ত ডুবে থাকবে নিজের ঘাম পুঁজের মধ্যে। ওয়ান আনাসিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুল্লাহু লি আহওয়ান আহলিন নার আযাবান ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক নিজে যাদেরকে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে তাদেরকে ডেকে বলবেন, লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাইইন আকুনতা তাফতাদি বিহি, পৃথিবীর সকল নিয়ামতের বিনিময়ে তুমি কি এই আযাব থেকে মুক্তি চাও? ক্বাল নাআম, ইয়াকুলু নাআম, হ্যাঁ বলবে অবশ্যই চাই। আল্লাহ বলবেন, আরাত্তু মিনকা আহওয়ানা মিন হাযা, এর চেয়ে খুবই হালকা একটা জিনিস আমি তোমার কাছে দাবি করেছিলাম। ওয়া আনতা ফি সুলবে আদম, যখন তুমি আদমের পৃষ্ঠদেশে ছিলে, আল্লাহ তুশরিক বি শাইআ, আমি বলেছিলাম তুমি আমার সঙ্গে কাউকে শরিক করো না, তো আবাইতা, দুনিয়াতে গিয়ে তুমি তা অস্বীকার করেছ, ইল্লা আন্তুশরিকা বি, আমার সঙ্গে তুমি শিরক করেছিলে, তার বিনিময়ে তোমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। দুনিয়ার সব তোমাকে দেওয়া লাগতো না আমার জন্য আল্লাহর পথে, তুমি শুধুমাত্র ওই শিরকটা বাদ দিয়ে চলে আসতে আমার কাছে, এই শাস্তি তোমার ভাগ্যে হতো না। মুত্তাফাকুন আলাইহ। এবার আসুন, এটা দিয়ে কিন্তু আল্লাহ রাসূল বলে দিলেন বান্দা কেন জাহান্নামে যাবে। বাপের সন্তান যতই পাপই করুক, সন্তান যদি বাপের সামনে এসে আব্বা বলে ডাকে, বোধ হয় পৃথিবীতে এমন কোন বাপ নেই যে সন্তানকে ক্ষমা করে না। আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাকে কোন বান্দা, আল্লাহ রাসূল, আল্লাহ বলছেন এটা হল কি বলে ওটাকে, হাদিসে কুদসি, বাসেআত রহমতি আলা গাজাবি, সাবাকাত রহমতি আলা গাজাবি, হে বান্দা শুনে রাখো আমার রহমত আমার গজবের উপরে সবসময় বিজয়ী, একবার তোমার আমাকে ডাকো আমি তোমাদের সব মাফ করে দেব। কিন্তু হতভাগা মানুষ আল্লাহকে ডাকে না, যারা ডাকে তারা শেরেক করে ডাকে, আল্লাহকেও ডাকে, কবর পীরকেও ডাকে, আল্লাহকেও ডাকে, মূর্তিকেও ডাকে, আল্লাহর বিধানও মানে, ওদিকে শয়তানের বিধানও মানে, তাগুতের বিধানও মানে। এইখানে যে শেরেক হয়ে যায়, বাপের সঙ্গে যদি কেউ বলে আব্বা তোমাকেও মানি, চাচাকেও মানি, মার সঙ্গে কার কি ঠিক জানে ঠিক, কোন বাবা কি খাতির করবে নাকি? এই বিষয়টা আমরা কেউ বুঝতে পারি না। যখন আমরা আদমের পৃষ্ঠদেশে ছিলাম, সুরা আরাব 172 নম্বর আয়াত পড়ে দেখুন, আল্লাহ বলছেন যেদিন আমি তোমাদের আদমের এবং আদমের আওলাদের পিঠ থেকে বের করে নিয়ে সাক্ষ্য গ্রহণ করেছিলাম এবং বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, সবাই সেদিন বলেছিল হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব। আর আজকে তোমরা দুনিয়া এসে আল্লাহর রুবুবিয়াত বাদ দিয়ে মানুষকে রব বানিয়ে ফেলেছ। ফেরাউন তো বলেই দিল আনা রব্বুকুম আলা, আমি তোমাদের বড় রব, প্রত্যেক দেশের শাসনকর্তা, পৃথিবীর অধিকাংশ সে যুগের এ যুগের সব নিজে নিজে আইন তৈরি করে জনগণকে নির্যাতন করে যাচ্ছে। আল্লাহ বিধান পড়ে আছে একদিকে আর মানুষের বিধান চলছে আর একদিকে, এটা জাজ্জল্যবান শিরিক চলছে, আল্লাহকে খুশি হবেন নাকি? আল্লাহ বলছে আমার বান্দাকে কষ্ট দিও না, বিনা অপরাধে মানুষ ধরে জেল খাটাচ্ছে তোমার হাজার হাজার, কি বলে তা হায়াত বলে যাবজ্জীবন, অত দেখা যাচ্ছে লোকটা নির্দোষ, ফাঁসি দিচ্ছ তোমরা, জেলে ঢুকে রেখে দিয়েছ ফাঁসির আসামি, সারা যতদিন তার ফাঁসি না হবে ততদিন তার সাধারণ পোশাক পরা যাবে না, পায়ে বেড়ি হাতে বেড়ি, পেশাব পায়খানা ঘুমানো সবসময় বেড়ি, ঘর থেকে বের হওয়ার কোনো অনুমতি নাই, জীবনে সে সূর্য দেখতে পাবে না, কখনো চাঁদের চেহারা দেখতে পাবে না যতদিন সে ফাঁসির সেলে থাকবে। এর চেয়ে জুলুম আরো হতে পারে কিছু? অথচ ভোট চাওয়ার সময় ওই জেলখানায় তার কাছে গিয়ে ভোট চায়, নওগাঁ জেলে গিয়ে অনেক কাকুতি মিনতি করে আমার সম্মানই বোধ হয় সম্ভবত কয়েকদিন ধরে, সুভাষ সাহেব বলেন স্যার কি করবো, আপনি বলছেন বিকেলে আধা ঘন্টা আপনার সম্মানের দৌড়া একটু সামনে ঘুরবে, যেহেতু আমিও ঘুরি আমার লজ্জা লাগে যে আমি ঘুরছি আর এতগুলো মানুষ চারটা রুম ভর্তি করা, কমপক্ষে 4-16 জন লোক, কোন জমানা ফাঁসি হবে তা ঠিক নাই, হবেও কিনা বেকুদের খালাসও হতে পারে, এইভাবে কষ্ট দিচ্ছ তোমরা, তোমরা মানুষ নাকি? তো গরু ছাগলের চেয়ে তো স্বাধীনতা নাই, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক বলো তোমরা, একটু ওটা কি বিকেলে আধা ঘন্টা একটু আলো বাতাস দেখতে পাবে না? এই হলো দেশের আইন, পায়ে ডান্ডা বাড়ি হাতে ডান্ডা বাড়ি, আমি জীবনে এগুলো দেখি নাই। সুভারকে বললাম কি ব্যাপার, ব্রিটিশ আমলের আইন কি বাংলাদেশে এখনো চলছে? এরা অপরাধী বলে তো জেলখানে এসেছে আপনাদের ধারণা মতে, এখন বিচার তার কিছুই হয়নি, নাম দিচ্ছেন, নাম দিচ্ছেন হাজত, আর এইভাবে কষ্ট দিচ্ছেন স্যার? ও খুব সাংঘাতিক, হোক সাংঘাতিক, জেলখানা তো ভেঙচুর বেড়ে যাচ্ছে না, আসে তো দলের মধ্যে আটকানো লোহার গারদের মধ্যে, সেখানে আবার লোহার বেড়ি, এটা কি? এমনকি আমাদের সালাহ সাহেব মতন একটা মুরব্বী মানুষ হাত পা ব্যথা সে দাঁড়িয়ে সালাদা করতে পারে না, তার হাতটা বেড়ি, এই দৃশ্য বরদাস্ত করতে না পেরে ধমক দিচ্ছিলাম প্রথম দিনে যে আসে দেখে বলে আগে আমার নায়েব আমের পায়ের বেড়ি খোলো তারপর আমি কথা বলবো, কিসের তোমার ডিমান্ডার গোষ্ঠী মারি আপনি, আগে হটাও আগে। আল্লাহ পাক রহম করেছিলেন, সেদিনই তার বাড়ি খুলে দেওয়া হলে 16 মাস আর তার বাড়ি পড়ানো হয়নি। এ কি, কোন দেশে বাস করছি? অথচ এই বাড়ি জাহান নামে পড়ানো হবে, খুজু হো ফাগুল্লু ও সুম্ম জাহিমা সাল্লু হো, ধরো ওকে, বাড়ি পড়াও ওকে, জাহান নামে ঢুকাও ওকে, সুম্মাফি সিলসিলাতুন যারাহা সাবুন যারাআন ফাসলুকুহ, অথবা 70 গজ লম্বা লোহার জিঞ্জির দিয়ে ওরা টাইট করে বেঁধে ভালো যেন নড়াচড়া করতে না পারে। পড়ে দেখুন সুরা আল হাক্কাহ, যারা দুনিয়াতে মানুষকে নির্যাতন করছে সাবধান থাকো, কেয়ামতের মাঠে তোমাদের এই দ্বিগুণ বেড়ি তোমাদেরকে পড়ানো হবে, হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তোমাকে পরীক্ষা করার জন্য, স্বাধীন মানুষকে নির্যাতন করার জন্য নয়। বিচারের নামে অবিচার চলছে, বিচারের নামে বাদীর হায়াত শেষ, বিবাদীর হায়াত শেষ, বিচার শেষ হয় না। এ কোন দেশে বাস করছি? এস্টেটে সেই বিগত যুগের ফেলে আসার দিন মধ্যে অনেক ভালো ছিল। এই আয়াতগুলো পড়লে বাস্তবের সঙ্গে মিলালে এগুলো সামনে ভেসে ওঠে, আপনারা জেল খাটেন নাই তো বুঝতে পারেন না আমাদের ব্যথা কোথায়। দেখা যাচ্ছে লোকটা কিছুদিন পরে বেকসুর খালাস বেরিয়ে যাচ্ছে, এতদিন ধরে তার জীবনের যে সময়টা কাটল কোথায় যাবে। সেদিনে দেখলাম আমেরিকাতে 331 জন কিশোর অপরাধী, তাদেরকে ফাঁসি হয়ে গেছে, অর্ডার হয়ে যায় ফাঁসি হয় নাই, পুনরায় বিচার করে দেখা গেল সব নির্দোষ বেরিয়ে আসছে সব। আমেরিকার মতন দেশের যদি এই অবস্থা হয় বাংলাদেশের অবস্থা কি, যাকে তাকে ধরে জীবনে সে কিছু খবর রাখে না, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাই দিয়ে বছর বার বছর রেখে দেওয়া হচ্ছে। কি চমৎকার স্বাধীন দেশ, স্বাধীন আইন, এটি কি আল্লাহর আইন নাকি? আল্লাহ বলছেন খালাক তবি আদাইয়া, আমি মানুষকে আমার দুখানে হাত দিয়ে সৃষ্টি করেছি, এই মানুষের কোন ক্ষতি তোমরা করো না। যদি একটা মানুষকে তোমরা হত্যা করে মনে রেখে দিও, কান্না আহিয়া না স্যার জামিয়া, একটা মানুষকে যে বাঁচিয়ে দেয় সেটা মানব জাতিকে বাঁচিয়ে দেয়। মানুষ হত্যা করার চেয়ে কঠিন অপরাধ আল্লাহ কাছে নাই। কেয়ামতের দিন প্রথম বিচার করা হবে ওই খুনির, যে মানুষ খুন করেছে, কেন আমার মানুষকে তুমি খুন করেছিলে, আমি অত আদর করে একটা মানুষ সৃষ্টি করেছিলাম, তার মায়ের গর্ভে কত আর্কিটেকচার দিয়ে, কত শৈল্পিক নৈপুণ্য দিয়ে, প্রতিভা দিয়ে, তার কতভাবে আদর করে যত্ন করে 9 মাস ধরে আমি তাকে সৃষ্টি করেছি। তুমি তাকে সৃষ্টি করতে পারো না, তুমি তাকে হত্যা করতে পারো না, কথা ঠিক না? তুমি যেটা দিতে পারো না সেটা তুমি নিতেও পারো না। আমি জান দিয়েছি, আমি জান নেব, তুমি নেবার কে? অতএব সেদিন তুমি জান নিয়েছ, আজকে তার কৈফিয়ত দাও। প্রথম কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন বিচার বসাবেন, প্রথম বিচার হবে খুনিদের। সেই খুনি দেশের প্রধানমন্ত্রী হোক, সেই খুনি দেশের প্রধান বিচারপতি হোক, সেই খুনি গ্রামের একটা সন্ত্রাসী হোক, কাউকে ছাড়া হবে না। আপনি ভাবছেন আমি মা বিচার করে দিচ্ছি, আমি বেঁচে গেলাম, এই সব অসংখ্য বিচারপতি ওই দিন জাহান্নামে চলে যাবে, কারণ তোমার একটা কলমের খোঁচা ওর জীবনটা গেছে। জাল্লাত ফাঁসি দেয়নি, ফাঁসি তুমি দিয়েছ, অত তোমাকে সেদিন বাঁচার কোন অধিকার নাই। আল্লাহ বলছে খবর দাম মনে রেখে দে, হে বিচারপতিরা, তোমরা তিন ধরনের বিচারপতি আছো, দুই ধরনের বিচারপতি জাহান্নামে যাবে, এক ধরনের বিচারপতি জান্নাত পাবে। যারা জেনে বুঝে হক বুঝে ঠান্ডা মাথায় বিচার করে সঠিক বিচার করবে আলহামদুলিল্লাহ, তারাই হবে কিয়ামতের মাঠে আল ইমামুল আদেল, আল্লাহর আরশের নিচে ছাত্রের নিচে ছায়া পাবেন। প্রথম হবে ওই আল ইমামুল আদেল, যিনি ন্যায় বিচারী শাসক, ন্যায় বিচারী বিচারপতি, ন্যায়নিষ্ঠ গ্রামের মাতব্বর, যিনি সবক্ষেত্রে ন্যায়নিষ্ঠ ব্যক্তি হবেন, তিনি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবেন। আমরা কি সেটা পারি? এই হাদিসগুলো সবসময় মনে রাখা ভালো। মানুষকে যখন তখন ধরে ধরে খুন খারাপ যা হচ্ছে, এগুলো চিন্তা করা যায় না, পেপার খুললেই মাথা খারাপ হয়ে যায়, তুচ্ছ কারণে মানুষ খুন করছি আমরা, এটা কি হচ্ছে? এই সঙ্গে যোগ হয়ে গেছে এখন মাদক। অথচ আল্লাহর বিধান ছিল কি, ইন্নামাল খামরু ওয়াল মাইসরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রাজসু মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু। মনে রেখে দো হে দুনিয়ার মানুষ, খামর মদ, মাইসর জুয়া, ওয়াল আনসাব দাবার ঘুটি, ওয়াল আজলাম ওই যে তোমার তকদির ভাগ্য নির্ধারণের ঘুটি, রেজিসম অপবিত্র নাপাক জিনিস, মানে আমলের শয়তান, এগুলো সব শয়তানি আমল, ফাস্তানি বুহ, তোমরা বিরত হ। অথচ এইগুলি আমরা সবই করে যাচ্ছি, অথচ আমরা মনে করছি মাশাআল্লাহ একটা আখিরে মোনাজাত দিলাম, জান্নাতে চলে গেলাম, ওরসে গেলাম, জান্নাতে চলে গেলাম, এতই সস্তা নাকি? শিরিক হচ্ছে, এদিকে আল্লাহ বলছি আল্লাহ বিধান মানছি না, শিরিক হবে না? এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ওই যে হাদিসটা শেষে বললাম, আল্লাহ ডেকে ডেকে বলবে এদিকে আসো, তোমার আওয়াজ আজাব তো সবচেয়ে কম, এই কম আজাবের বিনিময়ে দুনিয়ার সবকিছু দিলে যদি তোমাকে আজকে মুক্তি দেয় তুমি রাজি হবে? হ্যাঁ আল্লাহ, আমি তো সেটাই চাচ্ছি, আমি তোমার কাছে এর চেয়ে কম হালকা জিনিস দাবি করেছিলাম। আল্লাহ তুশরিক বিল্লাহ শাইয়া, খবরদার হে বান্দা, তুমি যেন তোমার আল্লাহর সাথে কাউকে শরিক করো না, যদি শরিক না করে দুনিয়া থেকে আসছে, আজকে তোমাকে আমি জাহান্নামে দিতাম না। মনে রেখে দিও, ইন্নাল্লাহ ইয়াগফিরু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ কখনোই মাফ করেন না, অথচ শিরক ব্যতীত যাবতীয় গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন বান্দার। কিন্তু আমরা কোথায়? মসজিদে মানুষ নাই, দরগায় মানুষের জায়গা দেওয়া যায় না, মানে মানুষ আল্লাহর কাছে যাচ্ছে না, যাচ্ছে অন্যত্র। ঠিক অন্য করে আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করছি, কিসের তোমার আল্লাহ বিধান? রাখো সব, সেই 1400 তার আগের জিনিস চলবে না, আমরা যা বিধান দেবো তাই মানতে হবে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট আমরা এখানে শরীক করে ফেলছি। আমরা যারা ওকালতি করছি মানুষের বিধানের পক্ষে ওকালতি করি, যারা বিচারপতি হিসেবে আছি সংসদে বানানো বানোয়াট বিচারের পক্ষে আমাকে রায় দিতে হয়, অবস্থার কোথায় গড়ে যাচ্ছে আস্তে আস্তে। যারা ধর্মগির নেতা হয়েছে আমরা, আমরা নিজেরাই শেরেক বেদাত অসংখ্য জিনিসটাকে জায়েজ করে দিয়েছি। হাদিস কোরআনে এক বিধান বলছে, আমাদের নিজস্ব বিধানে এক বিধান বলছে, হাজার হাজার মানুষ সেই বিধান ফলো করছে, ঠিক ইহুদি নাসারা আলমদের মতো। সব ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শিরিক চলছে। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং জাহান্নামের কঠিন আজাব থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রেহাই দান করেন। সূরা গাশিয়াটা বাড়ি গিয়ে আবার অনুবাদ করে ভালো করে পড়বেন। জাহান্নামের খাদ্য জাক্কুম এবং জরি ঘাসের কথা মনে রাখবেন, এবং জাহান্নামের পানীয় উত্তপ্ত ফুটন্ত পানি, আর নিজের দেহের এই রক্ত পুজ, দুর্গন্ধযুক্ত রক্ত পুজ খাওয়ার দৃশ্য সবসময় মনের মধ্যে রাখবেন। তাহলে অন্যায় করতে গেলে ভয় আসবে, চুরি করতে গেলে ভয় আসবে, সন্ত্রাস করতে গেলে ভয় আসবে। মনে রাখবেন, হাতের চামড়া সাক্ষী হবে কিয়ামতের মাঠে, দেহের প্রতিটি চামড়া সাক্ষী দেবে বান্দা কোথায় গোপনে অন্ধকারে কোন অন্যায় করেছিল, সব সেদিন সাক্ষী দেবে। সেদিন আল্লাহর হাত থেকে বাঁচার কোন উপায় নাই। আল্লিয়ামা নাখতুম আলা ফাহিম অতকুল্লামনা আইদিহিম ওয়াতাশাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন। হে বান্দা, মনে রেখো, আজকে আমার সামনে তোমার দুটো ঠোঁট বন্ধ করে দেব আমি, আমার সামনে কথা বলবে তোমার হাত, তোমার পা, তুমি সারা জীবন যা করেছিলে। অতএব আল্লাহর কাছ থেকে বাঁচার উপায় নাই, যাবতীয় অন্যায় অপচার থেকে তওবা করে সত্যিকার অর্থে তৌহিদের অনুসারী হওয়া ব্যতীত জান্নাত পাওয়ার দ্বিতীয় কোন রাস্তা খোলা নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া খাতে খোদা খাতা মাফ করুন, শিরক ও বেদাত থেকে দূরে থাকা তৌফিক দান করুন, এবং জাহান্নামের কঠিন আজাব থেকে রেহাই দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।